মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। অবাক হয়ে আমি চেয়ে থাকি, অবাক হয়ে শুধু চেয়ে থাকি, সবই যে তোমার তুমি বড় দয়াময়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। পাখির গানে গানে মুখরিত সব, ফসলের মাঠে মাঠে কি যে কলরব। পাখির গানে গানে মুখরিত সব, ফসলের মাঠে মাঠে কি যে কলরব। কি যে মনোরম পরিবেশ, সব নীলামার স্বদেশ। অবাক হয়ে আমি চেয়ে থাকি, অবাক হয়ে শুধু চেয়ে থাকি, সবই যে তোমার তুমি বড় দয়াময়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। নদীর কানো টানে মন ছুটে যায়, পাহাড়ের চূড়া ঘেঁষে ঝরে নাহারায়। নদীর কানো টানে মন ছুটে যায়, পাহাড়ের চূড়া ঘেঁষে ঝরে নাহারায়। সবুজ ধানের শীষে মন হয় যেন উতলা ফাগুন, অবাক হয়ে আমি চেয়ে থাকি, অবাক হয়ে শুধু চেয়ে থাকি, সবই যে তোমার তুমি বড় দয়াময়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। মিটি মিটি তারা জলে গগন মায়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়। মেঘের ভেলা সে থাকি যে বিষয়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়, মেঘের ভেলা সে থাকি যে বিষয়।